কে বিদেশী বনদাসী, বাঁশের বাঁশি বাজাও বনে, কে বিদেশী বনদাসী, বাঁশের বাঁশি বাজাও বনে, সুর সোহাগে তন্দা লাগে, কুসুম বাগে গুলবদনে, কে বিদেশী বনদাসী, বাঁশের বাঁশি বাজাও বনে। ঝিমিয়ে আসে ভোমরা পাখা, জুথির চোখে আবেশ মাখা, ঝিমিয়ে আসে ভোমরা পাখা, জুথির চোখে আবেশ মাখা, কাতর ঘুমে চাঁদি মারাকা, কাতর ঘুমে চাঁদি মারাকা, ভোর গগনের দরদালানে, ভোর গগনের দরদালানে, কে বিদেশী বনদাসী, বাঁশের বাঁশি বাজাও বনে। লজ্জাবতীর ললিত লতায় শিহর লাগে পুলক ব্যথায়, লজ্জাবতীর ললিত লতায় শিহর লাগে পুলক ব্যথায়, মালিকা শাম বধুরে জড়ায়, মালিকা শাম বধুরে জড়ায়, বালিকা বধু সুখ স্বপনে, বালিকা বধু সুখ স্বপনে, কে বিদেশী বনদাসী, বাঁশের বাঁশি বাজাও বনে। সহসা জাগি আধে কো রাতে, শুনি সে বাঁশি বাজে হিয়াতে, সহসা জাগি আধে কো রাতে, শুনি সে বাঁশি বাজে হিয়াতে, বাহুসি থানে কেন কে জানে, বাহুসি থানে কেন কে জানে, কাঁদে গোপিয়া বাঁশির শনে, কাঁদে গোপিয়া বাঁশির শনে, কে বিদেশী বনদাসী, বাঁশের বাঁশি বাজাও বনে, কে বিদেশী বনদাসী, বাঁশের বাঁশি বাজাও বনে।